আলহামদুলিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما الله سبحانه وتعالى মহান দরবারে শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও মসজিদে সালাতুল জুমা আদায় করার জন্য আসার তৌফিক ইনায়াত করেছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। আমরা গত জুমাতে ইবাদুর রহমান আল্লাহর খাস বান্দাদের কি বৈশিষ্ট্য, কি গুণাবলী সে সম্পর্কে আলোচনা করছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সৃষ্টির জন্য যতগুলো উপাধি দিয়েছেন তার মধ্যে সবচেয়ে বড় উপাধি হচ্ছে আল্লাহর বান্দা হওয়া, আল্লাহর ইবাদ হওয়া, আব্দ হওয়া। আব্দুন শব্দের অর্থ হচ্ছে গুলাম, দাস, যে তার মনিবের আনুগত্য করে, হুকুমকে মেনে চলে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মেরাজের সফর করালেন সেই প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে সূরা বনী ইসরাঈলের শুরুতে বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, সুবহানা এটা ব্যবহার করা হয় কোন আশ্চর্যজনক ঘটনা বা কোন কথা বলার প্রসঙ্গে। এরপরে বলছেন আসরা বিআবদিহি, যিনি তার আব্দকে, আব্দ অর্থ হচ্ছে গোলাম, যিনি তার গোলামকে ইসরা করিয়েছেন, রাতের বেলায় ভ্রমণ করিয়েছেন। এখানে আল্লাহ তাআলা বলেন নাই আসরা বিনবিয়হি, যিনি তার নবীকে ভ্রমণ করালেন, আসরা বিরাসূলিহি, যিনি তার রাসূলকে ভ্রমণ করিয়েছেন, এরকম না বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন আসরা বিআবদিহি, যিনি তার আব্দকে, তার গোলামকে ভ্রমণ করালেন। কারণ মেরাজের সফর অত্যন্ত মর্যাদাপূর্ণ একটা সফর, এখানে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর জন্য সেই সিফাত, সেই বৈশিষ্ট্যকে উল্লেখ করেছেন যেটা নবীর জন্য সবচেয়ে বড় মর্যাদার, আর সেটার নাম কি? আব্দ। এই জন্য আমরা ছোটবেলায় কালেমাতুশ শাহাদা যখন সাক্ষ্য দিয়েছি সেখানেও বলেছি ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু, আব্দ আগে তারপরে রসুল, আগে আল্লাহর গোলাম হয়ে তারপরে অন্য বৈশিষ্ট্য। আমি সেই ইবাদুর রহমান আল্লাহর গোলামদের কি বৈশিষ্ট্য, কি গুণাবলী এগুলো আমরা আলোচনা পেশ করেছিলাম। আর বান্দা যখন আল্লাহর গোলাম হয়ে যায় তখন আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে যা চায় আল্লাহ রাব্বুল আলামিন তা দান করেন, এর প্রমাণ সূরা ফাতিহা। এজন্য আজকেও ওই ইবাদুর রহমানকে নিয়ে আলোচনা হবে, তবে সূরা ফাতিহার আলোকে, কারণ সূরা ফাতিহায় চূড়ান্ত ভাবে বলে দেওয়া হয়েছে বান্দা যতক্ষণ পর্যন্ত আল্লাহর আব্দ না হবে, গোলাম না হবে, অতক্ষণ পর্যন্ত সে আল্লাহর কাছে কোনো কিছু চাওয়ার অধিকার রাখে না। এজন্য আমরা আব্দ, আল্লাহর গোলাম। কার গোলাম? আমরা গোলাম ঠিকই, কিন্তু কার গোলাম? কোন খাজা বাবার গোলাম না, কোন গাজা বাবার গোলাম না, কোন ল্যাংটা বাবার গোলাম না, গোলাম কার? আগে সূরা ফাতিহা সম্পর্কে একটু কথা বলে নেই। কোরআনুল করিম যখন নাজিল হতে শুরু করলো, ইকরা বিসমি রব্বিকা আল্লাযী খালাক, পাঁচ আয়াত নাজিল হয়ে এরপরে বন্ধ হয়ে গেল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে খুবই আগ্রহ ছিলেন যে ওই লোকটা এখন কেন আসে না। হঠাৎ করে একদিন দেখলেন মা বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের মাঝখানে একটা কুরসিতে বসা, স্বর্ণের তৈরি কুরসিতে বসা ওই ফেরেশতা, যে ফেরেশতা গারে হেরায় দেখা করেছিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আহ্বান জানাচ্ছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাক্ষাৎ লাভে ধন্য হলেন। যাই হোক, এখানে অনেক ঘটনা আছে, কিছু সহি কিছু দুর্বল আছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জিব্রাইল এই সূরা ফাতিহা নাজিল করলেন, বুঝালেন যে সূরা ফাতিহার মর্যাদা কত বড়, যে এটা আসমান এবং জমিনের মাঝখানে সিংহাসন তৈরি করে তারপরে রাসূলকে দেওয়া হয়েছে। একটা সহি হাদিসে বলা হয়েছে যে এই সূরা এত বড় মর্যাদা এবং এত ফজিলত রাখে যে এরকম সূরা কোরআনে, তাওরাতে, ইনজিলে, এমনকি কোরআনেও এরকম কোন সূরা নাজিল করা হয় নাই, এই সূরার সমতুল্য কোন সূরা নেই। এই তাফসিরে লেখে আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো আসমানি কিতাব নাজিল করেছেন সব কিতাবের মধ্যে খোলাসা এবং সার মর্ম হচ্ছে কোরআনুল করিম, আর কোরআনুল করিমে আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো সূরা নাজিল করেছেন সব সূরার মূল বক্তব্য হচ্ছে সূরা ফাতিহা। আর এই সূরা ফাতিহার মধ্যে যা কিছু আছে তার সবকিছুর মূল বক্তব্য এক জায়গায়, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইয়াকা নাবুদু, আমরা কেবলমাত্র তোমারই গোলামি করি এবং করব। কার গোলাম? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, এবং তোমার কাছে সাহায্য চাই। সূরা ফাতিহা এমন একটা সূরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান লাম ইয়াকরা বি ফাতিহাতিল কিতাব, মান সাল্লা সালাতান ওয়া লাম ইয়াকরা বি ফাতিহাতিল কিতাব, যে কোনো সালাত আদায় করলো, নামাজ পড়লো, অথচ সূরা ফাতিহা পড়ল না, তার সালাত হল না। এ কারণে হানাফি ইমামগণ বলেছেন সূরা ফাতিহা পড়া ওয়াজিব, তার মানে সূরা না পড়লে, সূরা ফাতিহা না পড়লে নামাজ পূর্ণ হবে না। আর অন্যান্য ইমামগণ বলেছেন, সমস্ত ইমাম একমত যে সূরা ফাতিহা পড়া ফরজ, এজন্য জানাজার নামাজেও সূরা ফাতিহা পড়ার কথা আছে। যাই হোক, সে ভিন্ন প্রসঙ্গ। সমস্ত ইমামরা তাহলে একমত যে সূরা ফাতিহা না পড়লে নামাজ হচ্ছে না। সূরা ইয়াসিন সম্পর্কে ফজিলত আছে, আর রহমান সম্পর্কে, কোন সূরা সম্পর্কে এত ফজিলত নেই। কেন? এই সূরার নামও অনেক, একটা নাম হচ্ছে উম্মুল কোরআন, কোরআন জননী, কোরআনের মা, উম্মুল কোরআন। কেন এই সূরা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে পরিষ্কার করে দিয়েছেন, যে হাদিসটা মিশকাতে আছে, মুসলিম শরীফের হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى, আল্লাহ তাআলা বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা বলেন, মানে হাদিসটা হাদিসে কুদসি, কসামতু সালাতা বাইনি ওয়া বাইনা আব্দি, আমি সালাতকে, সূরায়ে ফাতিহার আরেকটা নাম হচ্ছে সূরায়ে সালাত, কারণ সালাতের মধ্যে এই সূরা পড়া জরুরি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সূরাকে আমি বন্টন করে নিয়েছি, বাইনি ওয়া বাইনা আব্দি, আমার এবং বান্দার মাঝে অর্ধেক অর্ধেক করে, অর্ধেকটা আল্লাহর অর্ধেকটা বান্দার। কিভাবে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর যিনি রব্বুল আলামিন, এটা কার প্রশংসা? আর রহমান যিনি অত্যন্ত দয়ালু, আর রহিম যিনি করুণাময়, মালিক ইয়াউমিদ্দিন যিনি বিচার দিবসের মালিক, প্রতিদান দিবসের মালিক, ইয়াকা নাবুদু, আগের এই তিনটে আয়াত সবটা আল্লাহর জন্য, এরপরে ইয়াকা নাবুদু ও ইয়াকা নাস্তাইন, ইয়াকা নাবুদু মানে আমরা তোমারই ইবাদত করি, এটা আল্লাহর জন্য। এই আয়াতের অর্ধেক গেল আল্লাহর জন্য, আর সামনের অর্ধেক ইয়াকা নাস্তাইন, তোমার কাছে সাহায্য চাই, এটা বান্দার নিজের জন্য। এরপরে পরবর্তীগুলো সবগুলো বান্দার নিজের জন্য, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সিরাতে মুস্তাকিমের হেদায়েত দান করো, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, ওই সকল লোকের পথ যাদের প্রতি আপনি নিয়ামত দান করেছেন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন, যারা পথভ্রষ্ট অভিশপ্ত ওদের পথে নয়। এই সবটা বান্দার নিজের জন্য। তাহলে সূরা ফাতিহা অর্ধেক অর্ধেক হলো, অর্ধেকটা আল্লাহর অর্ধেকটা বান্দার। এর একটা রহস্য আছে, বান্দা যখন এই সূরার নাম সূরাতুল মাসআলা বলা হয়, আবেদন, মানুষ কি করে আল্লাহর কাছে আবেদন করবে, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে তার শিক্ষা দিয়েছেন। বড় বড় অফিসগুলোতে, গুরুত্বপূর্ণ অফিসে যদি আবেদন করতে হয়, ওখান থেকে ফর্ম নিতে হয়, ওদের নিয়ম অনুযায়ী দরখাস্ত করতে হয়, না মন করা দরখাস্ত করব, আল্লাহর কাছে কিভাবে আবেদন করব, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার মধ্যে তার শিক্ষা দিয়েছেন। একটা প্রধানমন্ত্রী যখন কোন এলাকায় যায়, তখন প্রথমে তার কিছু প্রশংসাপত্র পেশ করা হয়, আপনি এই করেছেন সেই করেছেন, এরপরে আমরা এই আপনার এই জন্য আপনার সাথে এই করেছি, আপনার জন্য এই করেছি, তারপরে আবেদন পত্র পেশ করে। ঠিক তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মহান দরবারে আবেদন করার জন্য প্রথমে শিক্ষা দিলেন, আমার প্রশংসা করো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা, তাফসীরে লেখে সমস্ত প্রশংসা মানে অতীতে যত প্রশংসা হয়েছে, যা হচ্ছে, কিয়ামত পর্যন্ত যত প্রশংসা হবে, সবগুলোর মালিক কে? আপনি বলবেন যে আমরা তো অনেক মানুষের তারিফ করি, একটা ভালো মিস্ত্রি এটা তৈরি করেছে, এই কাজটা একজনে তৈরি করেছে, সে খুব ভালো কাজ করেছে, মূলত এই সব প্রশংসাগুলোর মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কারণ মানুষ যা কিছু তৈরি করছে, আল্লাহর সৃষ্টিকে বাদ দিয়ে, লোহা দিয়ে তৈরি করলো, আল্লাহর সৃষ্টিকে বাদ দিয়ে মানুষের পক্ষে কোনো কিছু সৃষ্টি করা সম্ভব না। এরপরে সবচেয়ে বড় কথা, মানুষ যা কিছুই সৃষ্টি করুক, এই মানুষটাকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এজন্য মানুষ যদি মানুষের প্রশংসা করে, মানুষের কোনো কাজের প্রশংসা করে, সেই প্রশংসাটাও মূলত কার জন্য? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি গোটা জগৎ সমূহের রব। এর উপরে ব্যাখ্যা আমরা আগে দিয়েছি, আর রহমান, রব্বুল আলামিন বলে ক্ষমতা বোঝানো হলো, আল্লাহ তোমার এত ক্ষমতা, গোটা জগৎ সমূহের রব তুমি। রব মানে কি তার বিস্তারিত ব্যাখ্যা আমি দিয়েছি, সৃষ্টিকর্তা, রক্ষাকর্তা, পালনকর্তা, বিধানদাতা, সবকিছু যার মধ্যে থাকে। এরপরে আর রহমান, আর রহিম, প্রশংসা হয়ে গেল, মালিক ইয়াউমিদ্দিন। এই সব প্রশংসা করার পরে এবারে বান্দা তার নিজের পরিচয় দিচ্ছে, যেটার জন্য এই লম্বা ইতিহাস টানা, আল্লাহ রাব্বুল আলামিন এবারে বললেন, তুমি তোমার পরিচয় দাও, তোমার পরিচয় কি? তুমি আমার এত প্রশংসা করলে, আমার এত গুণগান করলে, বলো তোমার সঙ্গে আমার সম্পর্কটা কি? এবারে বান্দা বলছে, ইয়াকা নাবুদু, আমি তো আপনারই গোলাম, আপনার সঙ্গে আমার সম্পর্ক হচ্ছে, আপনি হচ্ছেন আমার মনিব, আমি হচ্ছি আপনার গোলাম, ইয়াকা নাবুদু, আমি আপনারই গোলামি করি এবং করতে থাকবো, আপনার ই গোলামি করি, আপনার ই গোলামি করি, আপনার না, আপনারই, শুধুমাত্র একমাত্র আপনারই গোলামি করি। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আর আমি আপনার কাছে সাহায্য চাই। পরিচয় হয়ে গেল, এ হলো একটা জিনিস। আরো একটা জিনিস এখানে লক্ষ্য করার বিষয়, শুরুতে যখন বলা হচ্ছে তখন বলা হচ্ছে সর্বনাম ব্যবহার করা হচ্ছে, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, সকল প্রশংসা আল্লাহর, যিনি রব্বুল আলামিন, যিনি রব্বুল আলামিন, আর রহমান, যিনি অত্যন্ত দয়ালু, আর রহিম, যিনি যিনি, এত এগুলো বলা হয়, এই সর্বনাম ব্যবহার করা, যিনি তিনি, এগুলো ব্যবহার করা হয় যে ব্যক্তি সামনে নেই তাকে উদ্দেশ্য করে। তাহলে এতক্ষণ পর্যন্ত বলা হচ্ছে আর আল্লাহর প্রশংসা করছি, যিনি রহমান, যিনি রহিম, যিনি বিচার দিবসের মালিক, যিনি যিনি, হঠাৎ করে বলা হচ্ছে ইয়াকা নাবুদু, আমি তোমারই ইবাদত করি। এবারে সামনে এসে গেল, এটাকে আরবিতে বলা হয় ইলতিফাত। আগে একজন অনুপস্থিত ব্যক্তিকে কেন্দ্র করে যেরকম কথা বলা হয় তা বলা হচ্ছে, এখন সামনে উপস্থিত ব্যক্তিকে কেন্দ্র করে যা বলা হয় তা বলা হচ্ছে, সম্বোধন করা হচ্ছে। ইয়াকা নাবুদু, তার মানে এতক্ষণ পর্যন্ত বান্দা আল্লাহর প্রশংসা করতে করতে এবারে বান্দা আল্লাহর কাছে এসে গেছে, আল্লাহর কাছে পরিচিত হয়ে গেল, এবারে সে পরিচয় দিচ্ছে, ইয়াকা নাবুদু, আমি কেবলমাত্র তোমারই গোলামি করি, ইয়াকা নাস্তাইন, তোমার কাছে সাহায্য চাই। আব্দ, একজন আল্লাহর বান্দা, গোলামের সিফাত হচ্ছে সে আল্লাহরই গোলামি করবে। ইয়াকা নাবুদু, আমি কেবলমাত্র তোমারই গোলামি করি, তোমার গোলামি করতে গিয়ে আমি তোমার সঙ্গে কাউকে শরীক করি না, তোমার ই গোলামি করি, তোমার ও গোলামি না। ই এবং ও এর পার্থক্য, মক্কার লোকেরাও আল্লাহর ইবাদত করত, আবার মূর্তির ও পূজা করত, মক্কার লোকেরাও আল্লাহর ইবাদত করত, আবার দেবদেবীর পূজাও করত। ঠিক তেমনি ভাবে যদি কোন মুসলিম দাবিদার ব্যক্তি যদি ইয়াকা নাবুদু পরে আল্লাহর কাছে ইবাদত করে, আবার দাবি করে, মাজারিকে প্রার্থনা করে, মাজারওয়ালাকে সেজদা করে, পীরের কাছে প্রার্থনা করে, পীরে হেদায়েত দেওয়ার মালিক এই দাবি করে, সেই ব্যক্তির মধ্যে আর মক্কার কুফফারদের মধ্যে কোনো পার্থক্য আছে? মক্কার কুফফাররাও আল্লাহ মানত, আবার দেবদেবীর কাছেও প্রার্থনা করত, এরাও আল্লাহও মানে, দেবদেবীর কাছেও প্রার্থনা করে, এদেরকে আল্লাহর গোলাম বলা যাবে না। ইয়াকা নাবুদু, আমরা কেবলমাত্র তোমারই গোলামি করি, ওয়া ইয়াকা নাস্তাইন, তোমার কাছে সাহায্য চাই। সাহায্য চাবো কার কাছে? এবারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাহলে বলো কি সাহায্য করতে পারি, তোমাদের মৌলিক দাবি কি বলো? এখন দাবি করবে কি দুনিয়ার কয়েকটা বিল্ডিং? আল্লাহ তারা শিখাচ্ছেন, কারণ বাচ্চাদেরকে যদি জিজ্ঞেস করা হয় কলা খাইবা না চকলেট খাইবা না আপেল খাইবা, বলবে চকলেট খাবো, কারণ ওর কাছে চকলেটের মূল্য বেশি, এটা খেলে যে দাঁত নষ্ট হয়, এটার মধ্যে যে অ্যাসিড থাকে ক্ষতি করে, এগুলো ওরা জানে না, ওর কাছে চকলেটের মূল্য বেশি একটা কলার চেয়ে। মানুষ আল্লাহর কাছে এরকম কলা চায় কিনা, সেজন্য আল্লাহ বললেন আমার কাছে এরকম চাও, কি চাইবে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ও আমার রব, আমি তোমার কাছে হেদায়েত চাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি সিরাতে মুস্তাকিমের পথ আমাকে প্রদর্শন করো, দেখাও কিসের পথ? সিরাতুল, সূরা ফাতিহা, এটা জানা দরকার, সবাই নামাজে পড়ি, এর অর্থটা পর্যন্ত মানুষ জানে না, এটা একটা অর্থ জানলে পরে মানুষের তাওহীদ ক্লিয়ার হয়ে যায়। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, বান্দা তোমাকে আমি কি সাহায্য করতে পারি বলো। এবারে আল্লাহ তাআলা শিখিয়ে দিচ্ছেন, বান্দা আবেদন করছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাকে সিরাতে মুস্তাকিমের পথ দেখিয়ে দাও। সিরাতে মুস্তাকিম কাকে বলে? বাঁকা রাস্তা। তাফসীরের সব কিতাবে দেখবেন সিরাতে মুস্তাকিম হতে হলে চারটা বৈশিষ্ট্য থাকবে। কয়টা বৈশিষ্ট্য? এক নম্বরে আশ-শারিউল আম, প্রশস্ত রাস্তা হতে হবে, কমপক্ষে 60 ফুট, 3.5 বলা হয়, প্রশস্ত রাস্তা, একেবারে সংকীর্ণ হাতিমবাগ মসজিদের সামনের রাস্তা, এটাকে কি বলে? সিরাতে মুস্তাকিম বলা হবে না। 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এই রাস্তা আঁকা বাঁকা হতে পারবে না, একেবারে সোজা হবে। 3 নম্বর বৈশিষ্ট্য হল এই রাস্তা কোন জায়গায় গিয়ে থামতে পারবে না, আবার অন্য রাস্তার সাথে বাঁকা হয়ে যাবে না, এই রাস্তা এখান থেকে গিয়ে ওখানে মিশছে, ওই রাস্তা আবার ওখান থেকে গিয়ে 15 নম্বর গিয়ে মিশে গেছে, 15 নম্বর গিয়ে 7 মসজিদ রোড, এটা আবার গিয়ে মোহাম্মদপুর গিয়ে মিশে গেছে। এই 7 মসজিদ রোড আর আমাদের এই রোডকে কি সিরাতে মুস্তাকিম বলা যাবে? সিরাতে মুস্তাকিম হল যে রাস্তা একেবারে বিশ্ব রোড সোজা থাকবে, যেই রাস্তার কোনো ছোটখাটো কোনো সমাপ্তি থাকবে না, এরকম একটা রাস্তার নাম হচ্ছে সিরাতে মুস্তাকিম। আল্লাহ তাআলা আবেদন শিখাচ্ছেন যে তোমরা আমার কাছে সিরাতে মুস্তাকিম আবেদন করো। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তোমাকে পাওয়ার জন্য যে সোজা রাস্তা ওই রাস্তা দেখাও। আল্লাহকে পাওয়ার জন্য সোজা রাস্তা, সেই রাস্তা কোনো সংকীর্ণ রাস্তা হতে পারবে না। কাজী তিস্তিয়াবাদ, কাদরিয়াবাদ, নকশাগন্দিয়াবাদ, এগুলো ছোট রাস্তা। ইসলামের মধ্যে নানান তরিকা তৈরি করে রাস্তা, তরিকা মানে রাস্তা কিন্তু, তাহলে তরিকা মানে রাস্তা, আমাদের কি তিস্তিয়া তরিকা মানলে সিরাতে মুস্তাকিম হবে? এ রাস্তা চিস্তি পর্যন্ত গিয়ে থেমে গেছে, মঈনুদ্দিন চিস্তির নামে চিস্তিয়া তরিকা। কাজী বোঝা গেল এটা যারা মানে তাদেরই দাবি যে চিস্তিয়া তরিকা মঈনুদ্দিন চিস্তি পর্যন্ত গিয়ে থেমে গেছে, এটা সিরাতে মুস্তাকিম হবে? এই রাস্তায় যারা চলে তারা ওখানে গিয়ে শেষ। কাদেরিয়া তরিকা আব্দুল কাদের জিলানি রাহমাহুল্লাহর নামে তৈরি করা হয়েছে, ওটা ওনার পর্যন্ত শেষ। উনি কি নবী না সাহাবি? কিছুই না, আল্লাহর নবীর ইন্তেকালের প্রায় 100 বছর পরে জন্ম, এটাও শেষ। সাবেরিয়া তরিকা, নকশাবন্দিয়া তরিকা, যত সংকীর্ণ রাস্তা এবং যত রাস্তা এক পর্যায়ে গিয়ে সমাপ্ত হয়ে গেছে এগুলোকে সিরাতে মুস্তাকিম বলা যাবে না, সেই জন্য বলা হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তোমাকে পাওয়ার জন্য সিরাতে মুস্তাকিম একেবারে সরল সোজা এবং সঠিক রাস্তা আমাকে দেখাই দাও। সঠিক হতে হবে একটা, আরেকটা বৈশিষ্ট্য, একটা হলো সারে আম মানে বিশ্ব রোড, বড় রাস্তা হতে হবে, প্রশস্ত হতে হবে। 2 নম্বর ওই রাস্তা আঁকা বাঁকা হতে পারবে না। 3 নম্বর ওই রাস্তা হতে হবে একেবারে সোজা, বড় রাস্তা গন্তব্য পর্যন্ত সোজা চলে গেছে, গন্তব্য পর্যন্ত সোজা চলে গেছে। এরপরে যেটা হলো রাস্তা তো ঠিক আছে কিন্তু আপনার গন্তব্যের সাথে মিল নাই, আপনি চিটাগাং রোড ধরেন, রাস্তা সোজা আছে ঠিক কিন্তু আপনি যাবেন ময়মনসিংহ, এটা হলো চলবে না, সঠিক হতে হবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তোমাকে পাওয়ার জন্য যে রাস্তা তোমার পর্যন্ত পৌঁছাবে আমাকে সেই রাস্তার পথ দেখাও, সিরাতে মুস্তাকিম দেখাও। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সেই রাস্তা কোনটা? সেটা কোরআনে বলা আছে আয়াতুল কুরসির পরের আয়াতে, লা ইকরাহা ফিদ্দিন قد تبين الرشد من الغي, রুশদ মানে হেদায়েতের পথ সমস্ত বক্র পথ গোমরাহির থেকে স্পষ্ট হয়ে গেছে। فمن يكفر بالطاغوت, সুতরাং যে ব্যক্তি তাগুতকে প্রত্যাখ্যান করলো বর্জন করলো, ওয়ুমিন বিল্লাহি এবং আল্লাহর উপরে ঈমান রাখলো, কয় শর্ত? 2টা, লা ইলাহা ইল্লাল্লাহ ব্যাখ্যা দিয়েছি আমি, লা ইলাহা মানে বর্জন, যত বাতিল ইলাহা গুলো বর্জন করা ইল্লাল্লাহ মানে এক আল্লাহকে গ্রহণ করা, ওই ইয়াকা নাবুদু ওখানে একই কথা। সূরা বাকারা 256 নম্বরে সে কথা বলা হচ্ছে, ফামাইয়াকফুর বিত্বাগুত, যে ব্যক্তি তাগুতকে কুফুর করল, প্রত্যাখ্যান করল, ওয়ায়ুমিন বিল্লাহি, অতবার আল্লাহর উপর ঈমান আনলো, এই দুইটা শর্ত যে ব্যক্তি পূরণ করল, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, সে মজবুত হাতল শক্ত করা ধারণ করল, লাং ফাসামা লাহা, যা কখনো ছিঁড়ে দেবার নয়। এই ফ্যানটা একটা কড়ার সঙ্গে লাগানো আছে, এখন যদি ফ্যান লাগাইলেন ঠিক মতো কড়াটা মজবুত না, ছিঁড়ে পড়ে যাবে, অথবা কড়াটা মজবুত লাগানো দুর্বল তাও ছিঁড়ে যাবে। এই জন্য বলা হচ্ছে ইস্তেমসাক, দুই হাত দিয়ে ধরা, আর সেই দুই হাত হচ্ছে, এক হচ্ছে কুফুর বিত্বাগুত ইমান বিল্লাহ, খালি আল্লাহকে মানলে চলবে না, তাগুতকে বর্জন করতে হবে। তাগুত আল্লাহ ছাড়া যাদের এবাদত করা হয় তাদেরকে বলা হয় কি, মানে তাগুত শব্দের অর্থ সীমালঙ্ঘন করা, যারা আল্লাহর এই আব্দ গোলামিয়তের সীমালঙ্ঘন করে মাবুদের স্থানে বসে গেছে তাদেরকে বলা হয় কি, সেও সীমালঙ্ঘন করেছে। দুনিয়ার সমস্ত মানুষ আল্লাহর গোলাম, আল্লাহর কি, আল্লাহর আব্দ গোলাম। এখন গোলামের স্থান ত্যাগ করে যারা মানুষের এবাদত নেয়, সেজদা নেয়, সে নিজেকে আব্দের জায়গা থেকে সরাই নিছে, কোথায় মাবুদ বানিয়েছে, সে মাজারলা হতে পারে, পীর হতে পারে, শয়তান হতে পারে, এরকম ভাবে যারা আল্লাহর আইন বাতিল করে তারা হতে পারে, এই সবগুলোকে বলা হয় এক কথায় তাগুত। কি বলা হয়, মানে আল্লাহর আনুগত্যের সীমা লঙ্ঘন করে যে নিজে অন্য মাখলুকের আনুগত্য গ্রহণ করে তাকে বলা হয় কি, তাগুত। আল্লাহ বলছেন এই সব রকমের তাগুতকে বর্জন করে তারপরে যে ব্যক্তি আল্লাহর উপর ঈমান রাখে সেই ব্যক্তি সে মজবুত হাতল শক্ত হাতল দুই হাতে ধারণ করলো, শক্তভাবে ধারণ করলো, ধারণ করেছে মজবুত হাতল এবং ধরছে দুই হাতে, দুই হাত, একটা কুফুর বিত্তাগুত একটা ইমান বিল্লাহ, দুই হাত মিললে শক্তভাবে ধরা হবে। এরপরে বলছেন লাং ফাসামা লাহা, যা ছিঁড়ে যাবার নয় এটা তাকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দিবে, কোথায় পৌঁছাবে, এটা সিরাতে মুস্তাকিম, ইহদিনা সিরাতাল মুস্তাকিম। এরপরে বলা হচ্ছে সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, ওই সমস্ত লোকদের পথে আমাকে পরিচালনা করো যাদের প্রতি তুমি নিয়ামত দান করেছো। কোরআনের আরেক আয়াতে বলা আছে, কোরআনের এক আয়াত আর এক আয়াত তাফসীর করে এক আয়াতে পরিষ্কার করে দেওয়া হয়েছে, উলাইকা আল্লাযিনা আনআমাল্লাহু আলাইহিম, যাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দান করেছেন তারা কারা, মিনান নাবিয়্যিন ওয়াসিদ্দিকিন ওয়াশুহাদা ওয়াসসালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা, নাবিয়্যিন সিদ্দিকিন সুহাদা সালেহীন, চারটা বৈশিষ্ট্য উল্লেখ, নবী এবং শহীদ এরকম হবে, সিদ্দিক সালেহ, এই চার প্রকারের লোকদেরকে বলা হয়েছে, আনআমতা আলাইহিম, তাদের পথে পরিচালনা করো, গায়রিল মাগদুবি আলাইহিম, এবারে বলা হচ্ছে ওদের পথে নয়, আল মাগদুব আলাইহিম, যাদের প্রতি তোমার গজব তোমার অভিশাপ নাজিল করা হয়েছে, এবং ওই সমস্ত লোকদের পথে নয় যারা পথভ্রষ্ট হয়ে গেছে, গোমরা হয়ে গেছে, পথের থেকে সরে গেছে, সঠিক পথ সিরাতে মুস্তাকিমের থেকে যারা বিচ্যুত হয়ে গেছে, যারা আঁকাবাঁকা রাস্তায় ঢুকেছে, ওদের পথে চলাইও না। আল্লাহ তারা শিখাচ্ছেন যে যারা আল্লাহর রাস্তা বাদ দিয়ে বিভিন্ন তরিকায় ঢুকে গেছে ওদের রাস্তায় চালাইও না। এরপরে আবার সে দাবি করে কি, এই তরিকায় চলতে হবে, ওই তরিকায় চলতে হবে, সমস্ত তরিকা বর্জন করতে হবে, আমাদের মুসলিম তরিকা একটা, তার নাম ইসলাম, সেই তরিকার নাম কি, সেই তরিকা রাসুলের তরিকা, সেই তরিকা আল্লাহর দেওয়া তরিকা, এই তরিকা কোনো পীরের নামে নয়, এই তরিকা কোনো খাজা বাবার নামে নয়, কোনো গাদা বাবার নামে নয়, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আব্দ সম্পর্কে বলছিলাম, আব্দ আল্লাহর গোলাম, গোলাম হতে হলে একমাত্র আল্লাহরই গোলামি করতে হবে। ইহুদি খ্রিস্টানদেরকে বোঝানো হয় এই আয়াত দিয়ে, শুধু ইহুদি খ্রিস্টান না, যারাই অভিশপ্ত এবং যারাই গোমরার পথ দখল করেছে তারা সকলেই এই আয়াতের অন্তর্ভুক্ত বর্জন করা হচ্ছে তাদেরকে। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদদাল্লিন, দাল্লুন মানে কি? পথভ্রষ্ট। আগে যে সিরাতে মুস্তাকিমের কথা বলা হলো, এই পথ থেকে যারা সরে গেছে, যারা চিশতিয়া তরিকায় ঢুকেছে, কাদেরিয়া ঢুকেছে, নকশাবন্দি ঢুকেছে, বিভিন্ন তরিকায় ঢুকে আল্লাহর সিরাতে মুস্তাকিম থেকে সরে গেছে, আল্লাহর কাছে আবেদন করা হচ্ছে, আল্লাহ তুমি তাদের পথ থেকে আমাকে বাঁচাও। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদদাল্লিন। আল্লাহ তাআলা শিখালেন, আমি আব্দের সেবাত বলছিলাম, এই আয়াতে পথভ্রষ্ট গোমরা লোকদের পথ থেকে বাঁচার জন্য আল্লাহ আবেদন করতে বলেছেন, শিখিয়ে দিলেন। মানুষেরা এরপরেও গোমরা হয়েছে, কারণ যেহেতু তারা কোরআন সুন্নার পথ থেকে সরে গেছে, তারা যখন এই বিভিন্ন তরিকায় চলে গেছে, এখন কোরআনের অর্থ শিখায় হিন্দু, কে শিখায়? মুসলমানদের আদালতে কোরআন সম্পর্কে রিট আবেদন করছে কে? একটা হিন্দু। যে জবাই করা হলো কাকে, ইসমাইলকে না ইসহাককে? এটা এখন মুসলিম জাতিকে শিখাচ্ছে কে? আর যখন আবেদন করলো, আপনার পত্রপত্রিকা দেখেছেন যে তখন এটার জবাব দেওয়ার মতো কেউ নাই, বিচারক কি করবেন, উজু করে আসতে বললেন সবাইকে। তো যাই হোক, এরপরে আরো দুর্ভাগ্য এই জাতির জন্য, এই জাতির জাতীয় মসজিদের ইমাম সাহেবকে এই ব্যাপারে জিজ্ঞেস করা হয়েছে, জাতীয় মসজিদের ইমাম সাহেব কি জবাব দিচ্ছেন শুনেন। উনি বলেছেন, লেখা আছে এখানে, জাতীয় মসজিদের খতিব সালাহউদ্দিন সাহেবকে বাইতুল মুকাররমের খতিব মাওলানা সালাহউদ্দিন গতকাল রাতে এ বিষয়ে কালের কণ্ঠকে বলেন, হযরত ইসমাইল আলাইহিসসালামের ঘটনা, কিন্তু কি আছে ও আবহমান কাল থেকে আলেম ওলামারা জেনে আসছি এটা হযরত ইসমাইলের ঘটনা, কিন্তু যারা মামলা করেছেন তারা কোথা থেকে এটা পেলেন তা জানি না। আবহমান কাল থেকে জেনে আসছে আলেম ওলামারা, এটা কোন দলিল হলো? ওই বেটা তো এটাই লিখেছে যে আবহমান কাল থেকে তোমার ভুল পড়ে আসছো, সেটা লিখেছে সে। তাহলে এটা কোন জবাব হলো? এটা তো ওনাকে আরো সমর্থন দেওয়া হলো। মূলত যুগে যুগে ইহুদি খ্রিস্টানরা কোরআন নিয়ে চক্রান্ত করার চেষ্টা করেছে এবং তাতে অনেকটা সফল হয়েছে। এই বেটা জাতীয় মসজিদের খতিব লিখেছে, আবহমান কাল থেকে আলেম ওলামারা জেনে এসেছে যে ইসমাইলকে জবাই করা হয়েছে। ওনার বলা দরকার ছিল যে এই তাফসির তুমি পড়ো নাই, বেটা তুই কোরআন পড়তে জানো? দরকার ছিল কোরআন পড়ানোর, কোরআন পড় আগে, আরবি জানিস? কোরআনে পরিষ্কার বলা আছে ইসহাকের ঘটনা। এখানে আমি সেজন্য কোরআনে ওই আলোচনা নিয়ে আসছি, যেহেতু মূল বিষয় ছিল আমার অন্যটা। কোরআনুল কারিমের সুরায়ে সাফাতের 99 নম্বর আয়াত থেকে উনি পেশ করেছেন, কিন্তু এখানে যারা আরবি জানে তারা বুঝবে যে এখানে বলা আছে শুরু দিকে, ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আমার রব আমাকে একটা সালেহ নেক সন্তান দান করো। আল্লাহ বলছেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি তাকে একজন ধৈর্যশীল সহনশীল একটা বালক দান করার জন্য আমি সুসংবাদ দিলাম। এরপরে ফালাম্মা বালাগা মাহু সাইয়া, এই সন্তান যখন তার সঙ্গে দৌড়াদৌড়ি করতে পারে, বাবার সঙ্গে হাঁটাচলা করতে পারে, ব্যাগ নিয়ে বাজারে ব্যাগ নিয়ে যেতে পারে, সহযোগিতা করতে পারে, এরকম একটা বয়সে উপনীত হলো, কারণ তখন মায়াটা বেশি লাগে। বালাগা মাহু সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নি আরা ফিল মানামি আন্নি আযবাহুকা ফানজুর মাযা তারা, তিনি তার ছেলেকে বলেন, হে আমার আদরের পুত্র, আপনি আমি স্বপ্নে আদিষ্ট হয়েছি, স্বপ্নে দেখেছি তোমাকে জবে করছি, ফানজুর মাদা তারা, তুমি বলো তোমার কি রায় ব্যাপারে। যাই হোক, ঘটনা চলে গেছে, এরপরে সেই জবে করা ঘটনা আসলো, তারপরে তার বিপরীতে আল্লাহ তাআলা যে একটা প্রাণী দিলেন সেটার কথা আসলো। এরপরে এই প্রসঙ্গ শেষ হয়ে গিয়ে এরপরে 102 নম্বর আয়াতে বলা আছে, 111 নম্বর 12 নম্বর আয়াতে আছে, ওয়াবাশশারনাহু বিইসহাক, আমি তাকে আরো সুসংবাদ দিলাম ইসহাকের। তাহলে এখানে অবাশ্যার নাহু, আরবিতে নিয়ম আছে আতফার মাতুফ মাতুফ আলাই, একটা আগে ঘটনা চলে গেছে এক ঘটনা, এরপরে আর এক ঘটনা, অবাশ্যার না হবে ইসহাকা নাবিয়্যাম মিনাস সালেহীন, আর আমি তাকে সুসংবাদ দিলাম ইসহাকের, মানে আরো একটা সন্তান হবে এবং তিনি ন্যাক একজন নবী হবেন। অবারকনা আলাইহি ওয়া আলা ইসহাকা মিন যুররিয়্যাতিহি মা মুহসিনা ওয়া যালিমা নাফসিহি, এই আয়াত প্রসঙ্গে আছে আমি ইসহাকের সংবাদ দিলাম এবং ইসহাকের এক সন্তান হবে তার নাম ইয়াকুব, এই সংবাদও তাকে দিলাম। এখানে পরিষ্কার ইসহাকের সঙ্গে সঙ্গে ইসহাকের যে সন্তান হবে ইয়াকুব আল্লাহ তাআলা সে সংবাদও দিলেন। তো যদি ইসহাককে জবাই করার জন্য আদেশ হয়ে থাকে তাহলে আল্লাহকে এটা বলতেন নাকি যে ইসহাককে দিলাম এবং তার সঙ্গে ইয়াকুবকে দিলাম, তার সন্তান ইয়াকুব। বিষয়টা হচ্ছে ইসমাইলের প্রসঙ্গ শেষ, এরপরে নতুন করে আর একটা বাক্যে বলা হচ্ছে অবাশ্যার নাহু, এবং আমি তাকে আরো সুসংবাদ দান করলাম। উনি যেহেতু দেখলেন যে আগের আলোচনায় নাম উল্লেখ করা হয় নাই, আর ওই শেষে গিয়ে ওই আলোচনা প্রসঙ্গে একজনের নাম পাওয়া গেছে, নামটা কিভাবে আসলো তা তো জানা নাই, একজনে নিজের ছেলের নাম রাখল রামিম, রামিম সুরাই, এখন বলে জিজ্ঞেস করো তুমি পাইলে কোথায়, কয়ে যেটা পাইছি পুরো সুরাই আসিনে কোরআন শরীফে আছে রামিম। এখন রামিমের অর্থ কি জানা না, রামিম মানে হচ্ছে যে পুরাতন হাড্ডি, চিড়িয়াখানায় যুগ যুগ ধরে যে হাড্ডি শুকাইয়া সাদা হইয়া যায় এই হাড্ডির নাম হচ্ছে কি রামিম, তো শুকনা হাড্ডি, এই নাম রাখলে জিনে ধরবে, হাড্ডি পাওয়া গেছে খাওয়ার জন্য, কারণ জিনদের খোরাক এটা। এই জন্য কেউ যদি নিজের সন্তানের নাম রাখে রামিম, জিনে তালাশ করে রামিম কোথায় করে তালাশ করে থাকে, ওরে খাইতে হইবে। এখন একজনে তার ছেলের নাম রাখলো তুকাজ দিবান, পাইলে কোথায় আর রহমান সুরে বারবার আসছে ফাবি আইয়া আলাই রব্বিকুমা তুকাজ দিবান, তুকাজ দিবান অর্থ কি সে জানে, তুকাজ দিবান মানে ওহে জিন জাতি মানব জাতি তোমরা আল্লাহর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে, তো তোমরা অস্বীকার করবে কোনটাকে, তুকাজ দিবান নাম রাখলো কারণ কোরআন শরীফে আছে। ঠিক এরকম ভাবে ওই হিন্দু দেখলো যে এই আলোচনা প্রসঙ্গে আলোচনার শেষে গিয়ে আছে ইসহাকের নাম, কাজে ইসহাককে জবাই করা হয়েছে। তারপরও বিষয়টা কোরআন হাদিসে না থাকতো তাহলে কথা ছিল, এই জন্য এখানে কোরআনের তাফসিরে ইবনে কাসিরে এই বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছে। এখানে আছে যে ফসলুন একটা আলাদা আলাদা একটা পরিচ্ছেদ তৈরি করেছেন তাফসিরে ইবনে কাসির, আমার হাতে খোলা আছে 38 নম্বর পৃষ্ঠা 3 নম্বর খণ্ডের, এখানে 4 নম্বর খণ্ডের, এখানে একেবারে লাল কালি দিয়ে দাগানো আছে যে কাকে জবাই করা হয়েছিল, সেই শিরোনাম দিয়ে জবাই করেছিল কি ইসমাইলকে না ইসহাককে। প্রথমে নিয়ে আসছেন জিক্রু মান কালা হুয়া ইসহাক আলাইহিস সালাম, যারা বলে ইসহাককে জবাই করা হয়েছিল তাদের দলিল কি সেগুলো আলোচনা আসছে এখানে। এরপরে সে আলোচনাগুলো কারা করেছে এইখানে পরিষ্কার বলা আছে, কাব আহবার একজন ইহুদি আলেম ছিলেন বড় আলেম, তিনি ইসলাম গ্রহণ করার পরে বলেন যে এটা মূলত ইহুদিরা তৈরি করেছে, কারণ ছিল এই ইসহাকের বংশের থেকে বনি ইসরাইলের নবীরা তৈরি হয়েছে। আপনারা ইতিহাস জানেন ইব্রাহিম আলাইহিস সন্তান দুইজন, একজন হলো ইসহাক আর একজন কি ইসহাকের পুত্র হচ্ছে কি ইয়াকুব, আর ওই ইয়াকুবের 12 পুত্র ছিল, কয় পুত্র ছিল ইউসুফ আলাইহিস সালাম বিনিয়ামিন সহ আরো যে 12 পুত্র ছিল, এই 12 পুত্রকে বলা হয় বনি ইসরাইল, কারণ ইয়াকুবের নাম হচ্ছে ইসরাইল, ইয়াকুবের আরেকটা নাম কি উপাধি, ইসরা মানে হচ্ছে বান্দা আর ইল মানে আল্লাহ হেব্রু ভাষায়, তাহলে ইয়াকুব আলাইহিস সালামের উপাধি ছিল ইসরাইল মানে আল্লাহর বান্দা, আব্দুল্লাহ আরবিতে আব্দুল্লাহ আর হেব্রু ভাষায় ইসরাইল, ওই ইসরাইল এর সন্তানদেরকে বলা হয় বনি ইসরাইল মানে ইসরাইলদের বংশধর, আর এই বনি ইসরাইলদের যত নবী সবগুলো এসেছেন ইয়াকুবের সন্তানদের মাধ্যমে ইসহাকের থেকে, আর ইসমাইলের বংশে আর কোন নবী আসে নাই, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাই এসেছেন। ইহুদি খ্রিস্টানদের দাবি হচ্ছে এই, যদি এটা প্রমাণ করা যায়, যদি এটা প্রমাণ করা যায় যে আল্লাহর রাস্তায় জবে করা হয়েছিল ইসহাক আলাইহিস সালামকে ইসমাইলকে নয়, তাহলে তাদের শ্রেষ্ঠত্ব প্রমাণিত হবে, কারণ ইসহাকের শ্রেষ্ঠত্ব প্রমাণিত হলে ইসহাকের থেকে বনি ইসরায়েলদের সব নবী এসেছে। মূসা আলাইহিস সালাম বলেন, ইহুদিরা যাকে মানে, ঈসা আলাইহিস সালাম, খ্রিস্টানরা যাকে মানে, এই সবগুলো হবে কার বংশের? ইসহাকের বংশের। সেই জন্য তারা আবহমান কাল থেকে, যারা সালাদিন সাহেব বলেছেন, আবহমান কাল থেকে প্রচার করে আসছেন যে আল্লাহর রাস্তায় জবাই হয়েছিল ইসহাক। কে জবাই হয়েছিল? ইহুদিদের দাবি, যাতে করে ইহুদ ইসহাকের শ্রেষ্ঠত্ব প্রমাণিত হয়ে তাদের নবী ঈসা আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালামের শ্রেষ্ঠত্ব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বেশি হতে পারে, এই চক্রান্ত করা হয়েছিল। এবং সেই চক্রান্তের অংশ হিসেবেই আজকে সারা বিশ্বে ইহুদি খ্রিস্টানরা যে চক্রান্ত করছে, তারই একটা অংশ হচ্ছে বর্তমানে বাংলাদেশে ওই হিন্দু, এবং তার সঙ্গে যে সমস্ত আলেমরাও সমর্থন দিয়ে বলে আবহমান কাল থেকে চলে আসছে ইসমাইলকে জানি, তার মানে ইসহাক যে সত্য এটা আমাদের জানা, এটা ভুল, স্বীকার করে নেওয়া হচ্ছে এটা, কারণ তাদের কাছে দলিল নাই, তারা এইসব কিতাব পড়ে নাই, তাফসীর ইবনে কাসির, এরপরে পরিষ্কার করে দেওয়া আছে এখানে, আযিকরুল আসার আল ওয়ারিদা বিআন্নাহু ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম ওয়া হুয়া সহীহুল মাকতুউ বিহি, ইব্রাহিম আলাইহিস সালামের কোন পুত্রকে জবাই করা হয়েছিল, তিনি হচ্ছেন ইসমাইল, এবং এটাই বিশুদ্ধ এবং এটাই হচ্ছে নিশ্চিত। এরপরে লেখছেন যে ইহুদিরা এই চক্রান্ত কেন করেছিল, সেখানে বলা আছে আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বাল আয-যাবিহু ইসমাইল আলাইহিস সালাম, যাকে আল্লাহর রাস্তায় যাবে করা হয়েছিল তিনি কে ছিলেন? এরপরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আতা, তারপরে আমর, কায়েস, রাবাহ, এরা বড় বড় মুফাসসির কোরআন, তারা বলছেন আন্নাহু ক্বাল আল মুফদি ইসমাইল আলাইহিস সালাম ওয়া যাআমাতিল ইয়াহুদু আন্নাহু ইসহাক ওয়া কাযাবাতিল ইয়াহুদ, ইহুদিরা বলে যে এটা ছিল ইসহাক আলাইহিস সালাম, এবং ইহুদিরা এটা মিথ্যা বলেছে। এই তাফসীর ইবনে কাসির আছে, এটা বাংলা আছে, এই বাংলাতেও পরিষ্কার লেখা আছে, আমার সামনে বাংলাও রাখা আছে, যদি কারো দেখার প্রয়োজন, এগুলো বিস্তারিত আলোচনা আছে এখানে, আর এত বিস্তারিত থাকার এখানে তাফসীর অনেকগুলো কিতাব আছে, সময় আর নেই। এই জন্য আমাদের মনে রাখতে হবে, ইহুদিরা যুগে যুগে আল্লাহর নবীকে জ্বালাতন করার জন্য, আপনারা জানেন আল্লাহর নবীর উপরে যখন কোরআন নাযিল হতে শুরু করলো, মক্কার কুফফাররা ইহুদিদের সাথে যোগাযোগ রাখত, ইহুদিরা আল্লাহর নবীকে প্রশ্ন করার জন্য মক্কার লোকদেরকে শিখাই দিল, তারে তিনটা প্রশ্ন করো, নবী না হইলে এই উত্তর দিতে পারবে না, আর নিশ্চিত সে পারবে না, তিনটা প্রশ্ন শিখিয়ে দিল। আল্লাহর নবীকে জিজ্ঞেস করলো ওই যুবকরা কারা, যারা আল্লাহর দিনের উপর অটল থাকার জন্য নিজের দেশ ত্যাগ করে পাহাড়ে অবস্থান করেছিল, তারা কারা, রুহ কি জিনিস, এবং কোন ব্যক্তি মাশরিক ও মাগরিব সফর করেছিল, এই তিন প্রশ্ন তোমরা মুহাম্মদকে গিয়ে করো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যদি নবী না হয় উত্তর দিতে পারবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমাদেরকে আগামীকাল বলবো, ইনশাআল্লাহ বলেন নাই, আল্লাহু আকবার, দেখেন আল্লাহ কত সতর্ক, আল্লাহর নবী ইনশাআল্লাহ বলেন নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আল্লাহর উপর ভরসা করেই বলেছেন আগামীকাল বলবো, নাহলে উনি কোত্থেকে বলবেন? ইনশাআল্লাহ না বলার কারণে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম আসলেন আল্লাহর কাছে, জিজ্ঞেস, আল্লাহ আল্লাহ আপনার হাবিব তো বলেছেন আগামীকাল বলবেন, কিন্তু এখন আগামীকাল না গেলে তো উনি লজ্জিত হবেন, অপমানিত হবেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন নবী অপমানিত হোক তাতে আসে যায় না কিছু, কিন্তু আল্লাহর আলোচনা, আল্লাহর যাতে করে মর্যাদা ক্ষুণ্ণ না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে, খবরদার তুমি যাবে না। নবী উত্তর দেও দেখি কেমনে দেয়, একদিন, দুই দিন, চোদ্দ দিন পর্যন্ত, পনেরো দিন পর্যন্ত চলে গেল, জিব্রাইল আসে না। মক্কার লোকেরা এবার বলল মুহাম্মদ তুমি নাকি নবী, তোমার কাছে আল্লাহর বাণী আসে, এখন আসে না কেন? আল্লাহর নবীর একজন ফুফি সে গিয়ে বলল মুহাম্মদ তোমার কাছে যে শয়তানটা আসতো এটা কি এখন আশা বাদ দিয়ে দিয়েছে, তোমার কাছে যে শয়তানটা আসতো এটা কি এখন আসে না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই ব্যথিত হচ্ছেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিক্ষা দিলেন ওস্তাদ যদি ভুল করে, নবী যদি ইনশাআল্লাহ না বলে তাহলে তার উম্মতরা আরো ভুল করবে, তার উম্মতরা খাজা বাবাকে ক্ষমতা দিয়ে দিবে, নবীর নিজস্ব কোনো ক্ষমতা নাই, এটা প্রমাণিত হওয়া দরকার, নবী নিজের থেকে কিছু বলতে পারেন না, আল্লাহ তাআলা না জানালে পরে এটা প্রমাণিত হওয়া দরকার, সেজন্য পনেরো দিন পর্যন্ত ওহী বন্ধ থাকলো, এরপরে যখন দেখলো নবী এখন খুবই ব্যথিত, লজ্জিত, দুঃখিত, আল্লাহর কাছে বারবার ক্ষমা চাচ্ছেন, এরপরে সূরা কাহাফ নাজিল হয়ে তিনটা প্রশ্ন উত্তর একবারে দিয়ে দিলেন, মাঝখানে বলে দিলেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আন ইয়াশা আল্লাহ। হে নবী, আপনি ভবিষ্যৎ সম্পর্কে যখন কোন কথা বলবেন, অঙ্গীকার করবেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন, কোন জিনিস সম্পর্কে আপনি বলবেন না, ইন্নী ফাইলুন যালিকা গাদা, এই কাজটা আমি আগামীকাল করব, এরকম বলবেন না, ইল্লা আন ইয়াশা আল্লাহ, তবে আল্লাহ তাআলা যদি চান ইচ্ছে করে ইনশাআল্লাহ বলবেন। এরপরে কুফফারদের দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হলো, আল্লাহর নবীকে বলা হলো তোমার শয়তানটা তোমাকে ছেড়ে দিয়েছে, আল্লাহ তাআলা শুনেন না এই কথা, এর জবাব দিবেন না? নিশ্চয় জবাব দিবেন, কারণ নবী যদিও ব্যথিত হয়েছেন, লজ্জিত হয়েছেন, এটা সাময়িক ছিল, কিন্তু আল্লাহর বিধান স্থায়ী। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাযিল করলেন, আদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা, আদ-দুহা তাফসীর করতে গেলে অনেক সময় লাগবে, আদ-দুহা, দুহা বলা হয় দিনের আলো যখন পূর্ণতা লাভ করে তখন বলা হয় কি, দুহা, ওয়াল লাইলি ইযা সাজা, লাইল মানে রাত্র, ইযা সাজা মানে যখন অন্ধকার আচ্ছাদিত হয়ে যায়, পূর্ণতা লাভ করে। কোরআন শরীফে তিনটা সূরার তিন রকম নাম আছে, একটা আছে ওয়াল ফজর, কি আছে, ফজর মানে ফজরের কসম, আর একটা আছে ওয়াল আসর, ওয়াল আসর, আসরের কসম, মাঝখানে অদ্দুহানা বলে ওয়াজ জোহর বললে ভালো হতো না, তাহলে ফজর জোহর আসর মিলত কিনা, কি বলছি, ওয়াল ফজর ৩০ পার একটা সূরার নাম, ওয়াল আসর ৩০ পার এক সূরার নাম, এইখানে অদ্দুহানা বলে যদি বলতেন কি ওয়াজ জোহর তাহলে খুব সুন্দর হতো, কিন্তু আল্লাহ তাআলা তা বলেন নাই, ওয়াল ফজর বলে বলছেন, হে নবী আপনার বিরোধিতা যতই কুফফাররা করুক না কেন, আপনার বিরুদ্ধে যত লিফলেট ছাড়ুক না কেন, আপনাকে পাগল বলুক, জাদুকর বলুক, সাহের বলুক, কাজ্জাব বলুক, যত যাই বলুক না কেন, রাতের আধার চিরে আস্তে আস্তে পূর্বাকার পরিষ্কার করে যেভাবে দিন আর দিনের আলো সূর্যের আলো দিতে হয় ঠিক তেমনি ভাবে সমস্ত অন্ধকার ছেদন করে এহুদি খ্রিস্টানদের সমস্ত মতবাদ ছিন্ন করে আপনার দিনের সূর্য একসময় উজ্জ্বল হয়ে আসবে। এরপরে সেই আলো অদ্দুহা দিনের দ্বিপ্রহার, দুপুরের সময়, চারটের সময় যেরকম ভাবে গোটা পৃথিবীকে সমান আলোতে আলোকিত করে ঠিক সেভাবে আলোকিত করে ছাড়বে। এরপরে ওয়াল আসর, এটা আসর পর্যন্ত থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে, পৃথিবীর শেষ পর্যন্ত থাকবে, এরপরে আস্তে আস্তে শেষ হবে, কিয়ামত হবে। কাজী আপনার বিরুদ্ধে যারা, আপনার বিরুদ্ধে যারা অপপ্রচার করছে, আপনার দিনকে যারা মিটিয়ে দেওয়ার চেষ্টা করছে, আপনার রব আপনাকে ছেড়ে দিয়েছে বলে যারা বলছে, উপহাস করছে, আপনি জেনে রাখুন, অদ্দুহা সেই দুপুরের কসম, সূর্যের আলোর যখন পূর্ণতা লাভ করে, ওয়াল লাইলি ইযা সাজা, রাতের কসম, যখন রাত্রি যখন অন্ধকার আচ্ছাদিত হয়ে যায়, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনাকে ছেড়েও দেয় নাই, আপনার প্রতি অসন্তুষ্ট হয় নাই, তবে আপনি একটু ভুল করেছিলেন, সেই ভুলের জন্য আপনাকে শিক্ষা দেওয়া হলো, যাতে করে কিয়ামত পর্যন্ত আপনার উম্মতরা কোনো ভুল করতে না পারে। বলছিলাম ইহুদি খ্রিস্টানরা যুগে যুগে নবীকে প্রশ্ন করেছে, আল্লাহ উত্তর দেন নাই, আল্লাহ উত্তর দিয়েছেন, কুফফাররা শেষ হয়ে গেছে, আল্লাহ তাআলা উত্তর দিয়েছেন, রুহু কি জিনিস, আসহাবে কাহাফ সম্পর্কে উত্তর দেওয়া আছে, যুলকরনাইন সম্পর্কে উত্তর দেওয়া আছে, সূরা কাহাফ পড়ে তিন প্রশ্ন উত্তর আপনারা পাবেন, ওই তাফসীর করা যেহেতু উদ্দেশ্য না, উদ্দেশ্য ছিল যুগে যুগে ইহুদি খ্রিস্টানরা ইসলামের বিরুদ্ধে চক্রান্ত করেছে, এবং এখন যে হিন্দু, এখন যে হিন্দু আজকে কোরআনের তাফসীর শিখাচ্ছে ওলামায়ে কেরামদেরকে, সেই হিন্দু ও ইহুদি খ্রিস্টানদের সেই পুরাতন প্রশ্নই আলোচনা করছে। এই পুরাতন প্রশ্ন যেটা তাফসীর, এই তাফসীর আমি লিখি নাই, এই তাফসীর মামলা হওয়ার পরে লেখা হয় নাই, এই তাফসীর 700 হিজরি আগের কিতাব, কাজী তাফসীরে পরিষ্কার বলা আছে ইহুদিরা এই প্রসঙ্গে আগেও আলোচনা করেছে যে যাকে জবাই করা হয়েছিল সে এসহাক, এটা কি জন্য, তাদের এসহাকের শ্রেষ্ঠত্ব যদি প্রমাণিত হয় তাহলে এসহাকের সন্তান বনে ইসরায়েলের নবী ইসমা ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম সহ নবীদের শ্রেষ্ঠত্ব প্রমাণিত হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু ইসমাইলের বংশ সেখানে বলা যাবে ইসমাইলকে আল্লাহ তাআলা পছন্দ করেন নাই, সেজন্য ইসমাইলকে আর তার মাকে জঙ্গলে রেখে আসার জন্য হুকুম দিয়েছিল, অতএব মুসলমানরা তোমরা যেই নবীর সঙ্গে আছো সেই নবীকে ত্যাগ করে তার উপর গজব নাযিল হয়েছে, তাকে বনবাসে দেওয়া হয়েছে, জঙ্গলে রাখতে করতে বলা হয়েছিল, সেই নবীকে ছাড়ো, খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, ইহুদি গ্রহণ করো। এই ইহুদিদের এই গভীর চক্রান্ত বাস্তবায়ন করার জন্য বাংলাদেশের একদল হিন্দু, একদল খ্রিস্টান, বৌদ্ধ এবং তার সঙ্গে একদল নাদা নারেন যুক্ত হয়ে সেই খ্রিস্টানদের মিশনকে বাস্তবায়ন করছে। আমাদের মনে রাখতে হবে, এই সমস্ত বাতিল মোকাবেলা করতে হলে আমাদেরকে বেশি করে পড়াশোনা করতে হবে, কোরআন হাদিস জানতে হবে, এবং সে অনুযায়ী আল্লাহর বান্দা হয়ে আমাদের থাকতে হবে। সে আলোচনা করছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলিকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।